আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই, শুধু মাবুদ নেই বলতে হবে না, কি বলতে হবে, সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই। এই হল আল্লাহ সম্পর্কে ধারণা। এবার শুনুন ফেরেশতা সম্পর্কে। ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি, আমরা ফেরেশতার প্রতি ইমান রাখি না রাখি না রাখি, ফেরেশতার প্রতি যে ইমান রাখি, যে ফেরেশতার প্রতি আমাদের ইমান আছে, তাদের কি চোখে দেখতে পায়? দেখতে পায় না। ফেরেশতা কি কোন আকার নিতে পারে? ফেরেশতা কি আকার নিতে পারে? নিতে পারে। ফেরেশতা যদি মনে করে মানুষের রূপে আপনি কারোর যাবো আসতে পারে, যেমন মারিয়ামের কাছে মানুষ রূপে এসেছেন তাই না, যেমন দেহি আকার রূপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম শিক্ষা দিয়েছিলেন, ইমান সম্পর্কে প্রশ্ন করেছিলেন, ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছিলেন এবং কিয়ামত কখন হবে সে সম্পর্কে প্রশ্ন করেছিলেন। মানুষের রূপ তারা ধারণ করতে পারে, ইচ্ছা মতো রূপ ধারণ করতে পারে ফেরেশতা। ফেরেশতা কি পাপ করতে পারে? ফেরেশতা কি পাপ করতে পারে না? সব সবই পূর্ণ ফেরেশতা দেয়, ফেরেশতা সবই পূর্ণ, সবই নেকির কাজ। ফেরেশতারা সব সময় হয় তাসবিহ করছে, তাহলিল করছে, নামায় করে সিজদায় আছে, কেউ রুকুতে আছে। আপনারা জানেন আমাদের যেমন কাবা শরীফ মুসলমানদের, তেমনি আকাশেও একটা ঘর আছে, যে ঘরে ফেরেশতারা প্রবেশ করে ইবাদত করে, সেই ঘরটার নাম জানেন? আকাশে একটা ঘর আছে আমাদের কাবার মতো, সেই ঘরে ঢুকে ফেরেশতারা একসঙ্গে 70,000 ফেরেশতা ইবাদত করেন, তারপর বেরিয়ে আসেন দ্বিতীয়বার সেই ঘরে ঢোকা সময় পান না। তাহলে আমাদের বড় ফেরেশতা আছে আল্লাহ, সেই ঘরটার নাম কি? সেই ঘরটার নাম হচ্ছে বাইতুল মাহমুদ, সেই ঘরটার নাম বাইতুল মাহমুদ, অগণিত ফেরেশতা। এই ফেরেশতাদের কোন পাপ নেই, কিন্তু কোন কোন শিক্ষিত ভাই যারা বই পুস্তকে পড়ে থাকবেন যে হারুত মারুত দুই ফেরেশতা তারা দুনিয়ার বুকে এসে ব্যবচার করেছেন, শুনেছেন না শুনেছি, তারা মত খেয়েছেন, যদি না শুনেছেন তাহলে কবি নজরুলের সঞ্চিত বই পড়ুন। কবি নজরুলের বইয়ে লেখা আছে দুদিনে আকস্মিক ফেরেশতার প্রাণ ভিজিল মাটির রসে। এখানে বাংলাতে খেয়াল করুন, দুদিনে আদর্শ, আদর্শ মানে কি? আদর্শ মানে কি? হ্যাঁ বাংলা শিখিত ভাইয়া, আদর্শ মানে কি? আদর্শ মানে আগুন, আদর্শ মানে আগুন। তাহলে আগুন যদি হয় ফেরেশতা গুলো তৈরি না আগুনের তৈরি? আগুন দিয়ে কি তৈরি? জিন তৈরি আগুন দিয়ে, ফেরেশতা আগুন দিয়ে তৈরি নয়। কবি সাহেব কবি কি বলছেন, দুদিনে আকস্মিক ফেরেশতা প্রাণ ভিজিল মাটির রসে, সকলই চোখের চটুরি চাতুরি বুকে দাঁত কেটে বসে, কারুরি ঝলকি কারুরি ঝলকি নাহুরি জোড়া যায়, স্বর্গের দূত মজিলসের রূপে বিকাই জোড়া নেওয়া। বুঝতে পারছেন, খাদরি ঝলকি কারুরি ঝলকি নাগরি জোড়া যায়, জোড়া নৌকায় মহিলা কারুরি ঝলকি ফেরেশতার কাছে আছেন, আর সেই স্বর্গের দূত মানে ফেরেশতা মজিলসের রূপে সেই মহিলার রূপ দেখে বোঝে গেল বিকাই জোড়া না পায় আর রাঙা পাহাড়ে যে বিক্রি হয়ে গেল। এটা কি হতে পারে? অসম্ভব। আল্লাহ ফেরেশতার জন্য যারা এই ধারণা রাখে তাদের ইমান ঠিক আছে না ভুল আছে? যে মান তো চায় না। তারপর শুনুন, অজয় কালার রসে ডুবে গেল দোজখের মার ভীতি, মাটির সোনা বিমস্তনা হল আঙ্গুলি খুনে তিথি, কোথা বেসে গেল সংযম বান বারবের বেলা টুকে, প্রাণ হলে বিয়ে মাটির মদিরা অস্ত্র পুষ্প ফুটে, তার মানে ব্যবচার হয়ে গেল। আল্লাহ তাআলার ফেরেশতা যাদেরকে বলা হয়েছে তারা কোন রকমের পাপ করেন না, তাদের ব্যাপারে যদি আপনি ইমান রাখেন যে ফেরেশতা দুনিয়ার মুখে এসে জোহর নামক এক মহিলার সামনে ব্যবচার করেছিল, তার কাছে মদ খেয়েছিল এবং তার স্বামীকে হত্যা করেছিল, আপনারা বিশ্বাস করবেন না? করবেন না। যদি বিশ্বাস করেন ইমান খাও, ইমান শেষ। এই জন্যে আমার এই কথাটা বলা জরুরি ছিল যাতে মনের জঙ্গলকে সাফ করে দেন। এবার আসুন জিন জগতের কথা। জিন জগৎ আমাদেরকে জিন বলে জিনিস আছে, একটা জাতি আছে, বিশ্বাস করতে হবে। যেমন ফেরেশতা অদৃশ্য, তেমনি জিন অদৃশ্য। এই জিন মানুষের আকার ধারণ করতে পারে, পারে না? পারে না। মানুষের আকার ধারণ করতে পারে, জন্তু জানোয়ারের আকার ধারণ করতে পারে। আপনারা শুনেছেন হাদিস কোরআনের ঘটনা, জিনের ঘটনা শুনেছেন, সাপের আকার ধারণ করে মানুষকে হত্যা করতে পারে, এবং এই জিন মানুষের ভিতরে প্রবেশ করে কথা বলতে পারে, তাই না? অনেকে যদি শুনবে তারপরে তারা জিন ঘুরতে পারে না মানুষের ভিতরে। কিন্তু আমরা জানি আমাদের আকিদার, আমাদের বিশ্বাসে যে জিন মানুষের ভিতরে প্রবেশ করে, তার বিভিন্ন দলিল আছে। সে সমস্ত দলিল দিয়ে আমি আজকে সময়ে মানে আপনাদের কাছে ব্যয় করতে চাই না, বরং খালি জিন সম্পর্কে একটা ধারণা দিয়ে আকিদা মনের চেষ্টাকে সন্দেহ দূর করতে চাই। সুতরাং জিন বলে একটা আছে, আর জিন মানুষের শরীরে প্রবেশ করতে পারে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইয়াজি মিন আহাদিকুম মাজরা ইত্তাম, শয়তান তোমাদের রক্তের শিরায় শিরায় প্রবাহিত হতে পারে, শিরায় শিরায় প্রবেশ করতে পারে। শয়তান এত বড় শয়তান, জিন শয়তান, যে জিন মানুষের ভিতরে প্রবেশ করে সেটা কি ভালো জিন না? ভালো জিনও আছে, মুসলমান জিনও আছে, ইমানদার জিনও আছে, তাদের জান্নাত জাহান্নামও আছে। এখন যদি প্রশ্ন করেন, হুজুর জিনটা জাহান্নামে যাবে যাবে না? ভালো জিন জান্নাতে যাবে, খারাপ জিন জাহান্নামে যাবে। আর জিন যদি আপনাদের তৈরি হয় তারা জাহান নামে রাখবে, তারা ঘুরবে কি করে? প্রশ্ন হয় না? আগুনের তৈরি আগুনে কি করবে? আগুনকে কি আগুনকে পড়ানো যায়? যদি আপনি বলেন প্রশ্ন হয় মনের ভিতরে, তাহলে জেনে নেবেন যে কেয়ামতের দিনে যে আগুন হবে এই আগুন থেকে কত গুণ বেশি? 70 গুণ তেজ বেশি, 70 গুণ তেজ বেশি। এই আগুনকে সেই আগুনে পড়ানো সম্ভব, কিংবা অন্য আগুন আছে যে সে আগুন দিয়ে আগুনের সৃষ্টি জিনকে পড়ানো হবে। আর তারপরে আপনারা একটা কথা জানেন, মানুষ কি দিয়ে তৈরি করেন? মানুষ কি দিয়ে তৈরি? মাটি থেকে। এখন যদি মাটির ঠেলা নিয়ে আপনার মাথায় ভাড়া হয় ব্যথা হবে না? কেন? মাটির তৈরি, মাটিতে মাটিতে ব্যথা হবে, মাটি থেকে তৈরি। কিন্তু তৈরি হওয়ার পর আমাদের রক্ত মাংস ইত্যাদি হয়ে গেছে। জিন আগুন থেকে তৈরি, তৈরি হওয়ার পর থেকে কি জিনিস আছে আমাদের? আমি যে জিনিস আছে সেই জিনিসটা আমাদের আগামী পড়াবে, অসম্ভব কি আছে? বোঝা গেল কি, জিন একটা জাতি, এবং সেই জিন জাতিকে কাল কেয়ামতের দিনে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামাল কাসিফুনা ফাকানু লিজাহান্নামা হাসাবা, এদের মধ্যে যে হবে জালেম, যে হবে অত্যাচারী, যে পাপ করবে তাকে জাহান্নামে, তাকে কি করা হবে? জাহান্নামে লগ্নি বানানো হবে, জাহান্নামে জ্বালানি বানানো হবে। এবার চলুন কিতাবের প্রতি ইমান, আমি ইমানের ছটা রুকুন নিয়ে বলছি, এই সম্পর্কে আপনাদের মন থেকে যে ভুল আকিদা আছে তা দূর করে দেব। কিতাবের প্রতি ইমান, সমস্ত কিতাব যা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তার মধ্যে প্রধান প্রধান কিতাব কয়টি? চারটি। প্রসিদ্ধ কিতাব হচ্ছে চারটি। এই চারটির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কিতাব কোনটি? কোরআন। এই কোরআনের মধ্যে কোন ভুল আছে? কোন ভুল আছে? কোরআনের সাথে বিজ্ঞানের কোন সংঘর্ষ আছে? মানে বিজ্ঞান যা বলছে কোরআন তার উল্টো বলছে, এরকম আছে? হতে পারে, হতে পারে না। বিজ্ঞান ভুল হতে পারে, কিন্তু আমার কোরআন ভুল হবে। কোরআন ছাড়া বাকি যে তিনটি কিতাব আছে, এই কিতাবের মধ্যে ভুল আছে? আছে না? নেই ভুল। কোরআন ছাড়া বাকি যে তিনটি কিতাব আছে, সেই কিতাবের মধ্যে ভুল ঢুকে যাবে ঢুকে নেই? ভুল আছে, কারণ আমাদের কোরআন বলছে এই সমস্ত কিতাবকে কি করা হয়েছে? পরিবর্তন করে দেওয়া হয়েছে। খালি কোরআনই হলো একমাত্র অপরিবর্তনীয় জ্ঞান পর্যন্ত, যেহেতু আল্লাহ তাআলা তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কিন্তু অন্য কিতাবের হেফাজতের দায়িত্ব নেন। সমস্ত কিতাবের ভুল আছে, আপনার বাইবেলের ভুল আছে, আরো বাকি যে কিতাব বলা হয়েছে সে কিতাবের ভুল আছে, কারণ সেগুলো মানুষের হাতের লেখা। কিন্তু কোরআন থেকে এসছে সরাসরি আল্লাহ তার জিবরের মাধ্যমে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা পড়া জানতেন না? জানতেন না। অক্ষর জ্ঞান ছিল না? ছিল না। আল্লাহ নবীর অক্ষর জ্ঞান ছিল? যে লোক, যে মানুষের অক্ষর জ্ঞান ছিল না, তিনি কিতাব লিখতে পারেন না। আর যদি প্রশ্ন করা হয় আপনাকে, আল্লাহর নবী এত বড় নবী হওয়া সত্ত্বেও লেখা পড়া জানতেন না কেন? উত্তর কি হবে? যাতে করে লোকে মনে না করে যে মোহাম্মদ নিজেই কবি, সে নিজেই কবিতা লিখতে পারে কারণ বড় শিক্ষিত লোক। এই জন্যে আল্লাহ তাআলা তাওর নবীকে কি রেখেছিলেন, নিরক্ষর রেখেছিলেন, যাতে করে ভবিষ্যতে মানুষ বলতে না পারে যে মোহাম্মদ নিজের হাতে কিতাব লিখে বলছে আল্লাহ। আল্লাহ নবী নিরক্ষর ছিলেন, আর এই কোরআন সরাসরি এসে আপনার বুকে আহত হয়ে গেছে। আল্লাহ নবীর বুকে, আল্লাহ নবীর বুকে আবদ্ধ হওয়ার পর তিনি সাহাবীদেরকে শুনিয়েছেন, সাহাবীদের বুকে আবদ্ধ করে নিয়েছেন, টেপ করে নিয়েছেন যেমন টেপ হচ্ছে। তারপরে এবার আস্তে আস্তে এক অপরকে শোনাতে শোনাতে আজ পর্যন্ত আমাদের কাছে কোরআন কিতাব রুখে আল্লাহ জুড়েই যুগে সাহাবাদের যুগেই কোরআন লেখা হয়েছে। আস্তে আস্তে কিতাবি আকারে আমাদের কাছে আল কোরআন আছে। এই কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নেই। কোরআন কয় পারা? ৩০ পারা, ৪০ পারা কোরআনের কথা শুনেননি? ৬০ পারা কোরআনের কথা শুনেননি? ৯০ পারা কোরআনের কথা শুনেননি? যদি আপনার শুনেন কোনদিন যে কোরআন ৪০ পারা, আপনার কি বলবেন? তাকে কি বলবেন? তার ইমান আসবে নেই? ৬০ পারা কোরআনের কথা যদি শুনেন তাহলে বিশ্বাস করবেন না? করবেন না, কোনদিন না। সুতরাং যারা দাবি করে যে কোরআন ৩০ পারা থেকে বেশি আছে, ৪০ পারা কি ৬০ পারা কি ৯০ পারা, তারা ইমানদার হতে পারে না, মুসলমান থাকতে পারে না। তবে যদি বলে যে না তফসির গুলোকে বলা হয়েছে কোরআনে যে তফসির, সেই তফসির মিলিয়ে বলা হয়েছে ৬০ পারা ৪০ পারা ৯০ পারা, আমি বলি যে তফসির আর কোরআন কি এক? তফসির আর কোরআন এক নয়। সুতরাং কোরআন ৪০ পারা ৯০ পারা ৬০ পারা বলার কোন যৌক্তিকতা থাকে না। যদি তারা পাল্টা প্রশ্ন করে, হুজুর আপনি যে বললেন কোরআন ৩০ পারা, ৩০ পারার বাইরে কিছু নেই তাই না? কোরআন কোন পারা প্রথম কি দিয়ে শুরু হয়? প্রথম পারা, প্রথম পারা না কি আলিফ লাম পারা পারা না আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আর শেষ পায় কোথায়? শেষ কোথায় হয়? মিনাল জিন্নাতি ওয়াল নাস। সূরা ফাতিহা কোন পারায় হলো? সূরা ফাতিহা কোন পারা? প্রথম পারা শুরু হয়ে গেল। আলিফ লামের আগে সূরা ফাতিহা আছে না পরে সূরা ফাতিহা আছে? আগে আছে। তাহলে ৩০ পারার ভিতরে এলো? ৩০ পারার ভিতরে এলো না। কোরআন শুধু ৩০ পারা নয়, ৩০ পারার বাইরে এই ৩০ পারা কোরআনের একটা ভূমিকা আছে, একটা অবতরণিকা আছে, একটা মুখবন্ধ আছে, একটা সার নির্দেশ আছে। যেমন আমরা প্রত্যেক বই দেখতে পাই ওখানে কি থাকে? ভূমিকা। আল্লাহ বলে মুকাদ্দিমা। আর এই জন্যই সূরা ফাতিহার নাম সূরা ফাতিহা হয়েছে। ফাতিহা মানেই হল অবতরণিকা, ভূমিকা, কোরআনের ভূমিকা। ৩০ পারা কোরআনের ভূমিকা হল সূরা ফাতিহা। যে সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে না পড়লে নামাজ হয় না। সূরা ফাতিহা এই হল কোরআনের মির্জা। সুতরাং কোরআন সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দিলাম যে কোরআন সম্পর্কে কি বিশ্বাস রাখতে হবে এবং কি বিশ্বাস রাখা যাবে না। এবার চলুন রসুল সম্পর্কে ধারণা, রসুল সম্পর্কে ধারণা আমাদেরকে কি রাখতে হবে? যে প্রত্যেক জাতির ভিতরে নবী রসুল গেছেন। আল্লাহ তাআলা বলেছেন উম্মাতে রাসূলা, প্রত্যেক জাতির ভিতরে আমি রসুল পাঠিয়েছি, নবী পাঠিয়েছি। আপনি প্রশ্ন করবেন যে হুজুর তাহলে বাংলাদেশের নবীকে প্রশ্ন হবে না? জানেন বাংলাদেশ একটা জাতি, হিন্দি একটা জাতি, চায়না একটা জাতি, আমেরিকা একটা জাতি, এই প্রত্যেক জাতির ভিতরে যদি নবী পাঠানো হয় তো আমাদের বাংলাদেশের নবীকে প্রশ্ন হওয়া স্বাভাবিক না? স্বাভাবিক। অথচ আল্লাহ বলছেন প্রত্যেক জাতির ভিতরে নবী পাঠিয়েছে। সুতরাং আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে প্রত্যেক জাতির ভিতরে নবী এসেছে, কিন্তু শেষ নবীকে পাঠানো হয়েছে সর্ব জাতির জন্য। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে কার জন্য? জাতির জন্য, শুধু আমাদের জন্য, আরো সমস্ত জাতির জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের জন্য, এমনকি মানুষ সারা জীব সম্প্রদায়ের জন্য নবীকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবারই নবী। হুজুর আল্লাহ নবীর আগার আসার আগে যে সমস্ত নবীদের কথা আমরা শুনি, বা যদি বলা হয় মহাপুরুষ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ, তাহলে আমরা বিশ্বাস করবো না করবো না? যদি দেখি যে সেই মহাপুরুষ তৌহিদের বাণী, তিনি তৌহিদের দিকে আহ্বান করেছেন, মূর্তি পূজা বর্জন করতে আদেশ করেছেন, তাহলে আমরা জানবো তিনি নবী হতে পারেন। তবু আমরা তাদেরকে নবী বলে না স্বীকার করবো না অস্বীকার করবো, কেননা হাদিস কোরআনে তাদের নামের উল্লেখ নেই। আমরা হাদিস কোরআনে তাদের নামের উল্লেখ পাই তাদেরকে বিশ্বাস করবো চোখ বন্ধ করে, কিন্তু তাদের নাম নেই, তাদের সম্পর্কে কোনো কথা নেই। অথচ আমরা জানি যে আমাদের নবী আসার পূর্বে প্রত্যেক জাতির মধ্যে নবী গেছে, তাদের ব্যাপারে আমরা কি বলবো যে তিনি নবী হতেও পারেন আর নাও হতে পারেন? তো কখন? যখন জানবো তার বাণী ছিল তৌহিদের বাণী। আর যদি জানি যে তার বাণী ছিল পৌত্রিকতার বাণী, তিনি মূর্তি পূজার দিকে আহ্বান করতেন বা তিনি নিজে মূর্তি পূজা করেছেন, তাহলে চোখ বন্ধ করে জানবো তিনি নবী ছিলেন না। মনে রাখবেন ভালো করে কথা, পয়েন্টের কথা ভালো করে মনে রাখবেন। হযরত ঈসা আলাইহিসসালাম, যাকে বাংলাদেশে বলা হয় যিশু, তাই না? ঈসা আলাইহিসসালামকে নবী বলে আমরা জানি। তার কি মৃত্যু হয়েছে? তার মৃত্যু হয়নি, মৃত্যু হয়নি। তাকে কি করা হয়েছে? উঠিয়ে নেওয়া হয়েছে, আল্লাহ তাআলা আসমান থেকে উঠিয়ে নিয়েছে। তাকে স্মৃতি জানানো হয়েছে,